ভরসা নাই সে বৃক্ষরে পারা খেলুছু বসি মায়ারে মোহিত হই। আসিব আসিব জীবন ঝড় ভাঙ্গি দেব তোর সপন নিড়, আসিব আসিব জীবন ঝড় ভাঙ্গি দেব তোর সপন নিড়। অভয়দায়িনী মা তারিণী পরা শাড়ুয়া শাখারে বসি দে ঘুমুরা, শাড়ুয়া শাখারে বসি দে ঘুমুরা। মরণ পাই ডর না তুই তো মর নুহে, জীবন যেবে অমৃত লভে জন্ম সার্থক হুয়ে। মরণ পাই ডর না তুই কেহি তো মর নুহে, জীবন যেবে অমৃত লভে জন্ম সার্থক হুয়ে। শাড়ুয়া মূলরে অমৃত নই পি যাপারে থণ্ট বুড়েই, শাড়ুয়া মূলরে অমৃত নই পি যাপারে থণ্ট বুড়েই। শান্তি মুক্তি প্রদায়িনী অটে সে ধারা, শাড়ুয়া শাখারে বসি দে ঘুমুরা, শাড়ুয়া শাখারে বসি দে ঘুমুরা। উড়ি উড়ি যাহারে মন চগলা পারা, শাখারে বসি দে ঘুমুরা, শাড়ুয়া শাখারে বসি দে ঘুমুরা। এটি ঘুমুরিলে কিয়ে শুনিব মন কথা তোর কিয়ে জানিব, এটি ঘুমুরিলে কিয়ে শুনিব মন কথা তোর কিয়ে জানিব। তারিণী চরণে যাই নে আসরা, শাড়ুয়া শাখারে বসি দে ঘুমুরা, শাড়ুয়া শাখারে বসি দে ঘুমুরা।